bagus sih connect-nya kaki itu. Om Suti Smriti Puranana Maladhyam Upadishtaram Ishwaram Vyapakam Sarvalokanam Aranam Tam Namamyam. ভগবান শঙ্করাচার্যের দ্বারা প্রণীত অপরোক্ষ অনুভূতি নামক গ্রন্থ নিয়ে আমরা এখন বিচার করছি। অপরোক্ষ অনুভূতি মানে নিজের স্বরূপে যথার্থ বোধ। নিজের স্বরূপে যথার্থ বোধ কি দরকার? কেন আমার তো সংসারে কত জিনিস জানার আছে, নিজেকে জেনে কি করবো, এতে কি লাভ হবে? শাস্ত্র বলছে যদি মানুষ আত্যন্তিক দুঃখ নিবৃত্তি চায়, যদি দুঃখ আত্যন্তিক মানে সব সময়ের জন্য আমার কাছে আর দুঃখ কখনো আসে, তার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে নিজেকে জানা বা ভগবানকে প্রাপ্ত করা। নিজেকে জানা বা ভগবানকে প্রাপ্ত করা। নান্য পন্থা বিদ্যতে অজনায় রীতে জ্ঞানাত না মুক্তি। অনেক এরকম শ্রুতি বাক্য পাওয়া যায়, শ্রুতিমাতা বা বেদ যে বলছে যে দেখো আত্মজ্ঞান ছাড়া কিন্তু সংসারের থেকে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি নেই, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যখন বললেন যে আমি তো এই দুঃখ নিবৃত্তির কোন উপায় দেখতে পাচ্ছি না দ্বিতীয় অধ্যায়ের অষ্টম শ্লোকে, তখন ভগবান তাকে জানেন যে এই সময় হয়তো বুঝতে পারবে না, তবু আত্মজ্ঞানের উপদেশ প্রথমে করেছিলেন, তারপরে তার উপায় বলেছেন। ঠিক সেই রকম এখানে আমাদের গুরু মহারাজ মানুষ জীবনের লক্ষ্য কি আগে নিশ্চয় করে দিয়েছেন। লক্ষ্য হচ্ছে সমস্যার বন্ধন থেকে মুক্ত হওয়া, এবং তার উপায় হচ্ছে নিজেকে জানা বা নিজেকে অনুভব করা যে আমি বাস্তবিক আমি কি। তবে এর জন্য যেটা মানে প্রসেস, এর জন্য যে উপায় হচ্ছে সেটা হচ্ছে আমি যে ব্যক্তি যেখানে আছে যেরকম ভাবে আছে সেখানে থেকে সে তার বর্ণ এবং আশ্রম ধর্মকে নিষ্কাম ভাবে অহংকার রহিত হয়ে ভগবানকে সমর্পণ করে তার কাজ করতে হবে। যদি এইভাবে সে তার কর্তব্য কর্ম যেটা তার কাছে আসছে কোনো বাসনাত্মক সংকল্প করবেন নয়, বাসনাত্মক সংকল্প থেকে তোলে সেখানে অহংকার থাকবে, কর্তব্য রূপে যে কর্ম বর্ণ আর আশ্রম ভিত তার কাছে আসছে সেটাকে যদি নিষ্কাম ভাবে পালন করে ভগবানে অর্পণ করে দিতে পারে তাহলে তার মন ধীরে ধীরে শুদ্ধ। মন শুদ্ধ হলে জাগতিক বিষয় সম্বন্ধের দৃষ্টিভঙ্গি বদলাতে থাকে, তখন যেমন এটা কি ওটা কি এরকম জিজ্ঞাসা মনে হতে থাকে, কিন্তু তারপরে ধীরে ধীরে যখন মন শুদ্ধ আমি কি ভগবান কি সৃষ্টি কি ইন্দ্রিয় কি জীব কি জগৎ কি এই চিন্তা তখন মনের মধ্যে আসতে থাকবে ধীরে ধীরে। এটা হচ্ছে অন্তঃকরণ শুদ্ধি মানে একটা চিহ্ন। আর দ্বিতীয় কথা হচ্ছে ভগবত নির্ভরতা বাড়বে, যদি আমি ঠিকঠিক ভাবে কর্মযোগ করতে পারি তখন ভগবত নির্ভরতা বাড়বে আর আমার জিজ্ঞাসার বস্তু বদলাতে থাকবে। যখন আমার জিজ্ঞাসার বস্তু বদলাবে তা স্বাভাবিক কি হবে আমার বিবেক বাড়ছে আর কি, এটা আমি এই লক্ষ্যে পৌঁছতে চাইছি এই জন্য এটা উপযোগী এটা অনুপযোগী, তাই অনুপযোগী বস্তুকে গ্রহণ করব না, উপযোগী বস্তু যেটুকু দরকার সেটুকুর মাধ্যমে জীবিকা নির্বাহ করা। তাতে কি হবে সংসারের বেশিরভাগ বস্তু থেকে বৈরাগ্য উৎপন্ন হয়ে যায়। বেঁচে থাকার জন্য কতটুকু দরকার মানুষের, অনেক জিনিস আমরা এরকম একত্র করে রাখি যার কোনো উপযোগিতা নেই। এইরকম ভাবে সেখান থেকে মন ধীরে ধীরে উঠলে সংসারের থেকে, কিন্তু ওগুলো থাকলে তার মধ্যে একটা চিন্তা এটা কি হবে ওটা কি হবে, ওগুলো যদি ধীরে প্রথম থেকে জীবনটাকে মিনিমাম রিকোয়ারমেন্ট এর মধ্যে আমরা বেঁধে ফেলতে পারি তাহলে অন্যান্য আনুষঙ্গিক চিন্তা এমনি অনেক কমে যাবে। তখন সেই সময়টাকে সেই চিন্তাগুলোকে আমরা ভগবানের দিকে বা আত্মচিন্তার দিকে লাগাতে পারবো। তাহলে নিষ্কাম কর্মের মাধ্যমে অন্তঃকরণ শুদ্ধ হলে বিবেক জাগে, বিবেক থেকে বৈরাগ্য হয়, বৈরাগ্য থেকে মানুষের মধ্যে যে সংসার বস্তু থেকে মন উপরে উঠতে থাকে উপরতি বলে, এবং তখন তার মধ্যে সমাধান এই গুণগুলো আপনি আপনি আসতে থাকে আর কি। যে সব জায়গাতে একমাত্র ভগবানই আছে, ভগবান ছাড়া কিছু নেই সংসারে, ঈশ্বরই একমাত্র সত্য, বাকি জগতের মধ্যে কোনো পারমার্থিক সত্যত্ব নেই। এগুলো আমাকে আত্যন্তিক সুখ কখনোই দিতে পারবে না, এই ভাব মনের মধ্যে দৃঢ় হতে থাকবে। এগুলো হচ্ছে সমাধান, মানে নিজের লক্ষ্য বস্তুতে মনকে স্থির রাখা, এটা হচ্ছে সমাধান। তিতিক্ষা মানে প্রারব্ধ জনিত যদি কোনো রকমের সুখ দুঃখ ভোগ কিছু আসে সেটাকে সহ্য করে নেওয়া, মানে ঠিক আছে এসেছে চলে যাবে এইভাবে ধীরে ধীরে যখন নিজের ভিতর থেকে পরিবর্তন নিজেই বুঝতে পারে, এবং লাস্টে কি হবে, এই সংসার বন্ধনের মতন লাগবে, এবার সংসার থেকে আমাকে মুক্ত হতে হবে, এর জন্য রাস্তা খুঁজতে থাকবে তখন মানুষ। তখন কি করবে, সে কোনো না কোনো উপায়ে কোনো সৎপুরুষের কাছে যাবে বা শাস্ত্র অধ্যয়ন করে এই সংসার বন্ধন থেকে কিছু মুক্ত হয়ে যাবে। যদি নিষ্কাম কর্ম ঠিক ঠিক হয় তাহলে সংসার মানে ভেতর থেকে সন্ন্যাস আপনি আপই হয়ে যাবে, আপনি আপই হয়ে যাবে। এটা এই প্রসেস হচ্ছে এইরকম আর কি। আর এই জ্ঞান বিনা সংসারে মুক্তি নেই, এটা শাস্ত্র বলেছে। যেমন কিনা কালকে এইটা আমরা পড়ে নিয়েছিলাম 11 নম্বর শ্লোক পর্যন্ত, যে যেমন কিনা কোনো বস্তুকে দেখার জন্য লাইট ছাড়া আমরা কোনো বস্তুকে দেখতে পারবো না, মানে সেই বিষয়কে প্রকাশ করার জন্য যে ধরনের ইন্দ্রিয় প্রকাশ দরকার বা বাইরের প্রকাশ দরকার, সেটা ছাড়া কিন্তু আমরা সেই বস্তুকে, সেই ঠিক সেই রকম এই আত্মজ্ঞান বিনা সংসার থেকে মুক্তি নেই। এটা বলার পরে তাই জন্য কি করতে হবে, বারবার বারবার আত্মচিন্তা করতে হবে, বাস্তবিক আমি কি, জীব কি, জগৎ কি, ঈশ্বর জগৎ ঈশ্বর কি, ঈশ্বর কি, এই বিচারগুলি যত মনের মধ্যে চলতে থাকবে তত ঈশ্বরের কৃপায় মানুষ নিজের স্বরূপ অনুভব, মানে স্বরূপের দিকে মন যেতে থাকবে। তার ধারাটাকে ভগবান শঙ্করাচার্য বলছেন কি বিচার করতে উচিত বা কি করতে হবে। কোহম কথমিদম জাতম, কোহম কথমিদম জাতম, কো বৈ কর্তাস্য বিদ্যতে, কো বৈ কর্তাস্য বিদ্যতে, উপাদানম কিমস্তিহ বিচার স্বয়মিদৃশ। উপাদানম কিমস্তিহ বিচার সোহম ইদৃশ অয়ম ইদৃশ, কোহম কথমিদম জাতম, কোহম কথমিদম জাতম, কো বৈ কর্তাস্য বিদ্যতে, কো বৈ কর্তাস্য বিদ্যতে, উপাদানম কিমস্তিহ, উপাদানম কিমস্তিহ বিচার সোয়মিদৃশ, বিচার সোয়মিদৃশ, কোহম কথমিদম জাতম, কো বৈ কর্তাস্য বিদ্যতে, উপাদানম কিমস্তিহ বিচার সোয়মিদৃশ। প্রথম চিন্তা হচ্ছে বাস্তবিক আমি কে, কোহম বাস্তবিক সেলফ এনকোয়ারি, বাস্তবিক আমি কি, যে এই যে আমি নিজেকে ভাবছি আমি মানুষ, আমি সর্বানন্দ, বা আমি এর দাদা, এর কাকা, এর মাসি, এর পিসি, এর বাবা, এর সন্তান, এইটা কি বাস্তবিক আমার পরিচয়, এটাই কি আমার বাস্তবিক পরিচয়, অথবা এর ভিন্ন আমার কোনো অস্তিত্ব আছে? কারণ কি, একটা নিয়ম হচ্ছে যে যেটা আমি দেখতে পাই সেটা আমি হতে পারি না, যে করণ দিয়ে আমি কাজ করি, আমি পেন দিয়ে লিখি তো আমি পেন হতে পারি না, যেখানে বসে আমি কাজ করি আমি চেয়ার হতে পারি না, তাহলে যে জিনিসগুলোকে আমি দেখতে পাই সেটা আমি হতে পারি না, কারণ কি সেটা তো আমার দৃশ্য, আমি তো তাকে দেখছি। এইরকম ভাবে বিচার করতে করতে মানুষ যদি ভাবে তাহলে আমি কে, আমি তো শরীরকে দেখতে পাচ্ছি, শরীরের সমস্ত জিনিস মানে এর মধ্যে বিকার উৎপন্ন হচ্ছে, ভালো মন্দ, শরীর মন ইন্দ্রিয় বুদ্ধি সবই আমি দেখি, এর এর ক্রিয়াগুলোকে আমি বুঝতে পারছি, অনুভব করতে পারছি, তাহলে তো এগুলো কেউ করণ হচ্ছে এবং এর ব্যাপারগুলোকে আমি বুঝি, তাহলে এগুলো তো আমি হতে পারি না, তবে আমি কেন বলবো যে আমি শরীর বা আমি মন বুদ্ধির সঙ্গে তাদাত্ম্য করে কেন ব্যবহার করবে। এই বিচার প্রথমে মনে আনতে হবে, প্রথম থেকে আমি শরীর নই, শরীর থেকে ভিন্ন, কি যে একজন চেতন অসঙ্গ ব্যাপক তত্ত্ব, সেটা ধীরে ধীরে বলবে না কেন। প্রথম হচ্ছে এই জিজ্ঞাসা উৎপন্ন হোক যে কোহম, কথম ইদম জাতম, এই সংসার কোথেকে এলো, কিভাবে এলো, কথম ইদম জাতম, কে এটাকে বানালো, কো বৈ কর্তা অস্য বিদ্যাতে, কো বৈ অস্য কর্তা, এই কর্তা কে, এটাকে যিনি জগৎকে বানিয়েছেন। এইভাবে তারপরে উপাদানম কিমস্তিহ, এই জগতে উপাদান কি, আমরা কোনো জিনিস বানাতে হলে দুটো জিনিস কমসে কম দেখ দরকার, একটা হচ্ছে উপাদান কারণ, একটা হচ্ছে নিমিত্ত কারণ। যেমন আমি যদি একটা জামা বানাতে চাই তো আমার এর উপাদান কারণ হবে সেই কাপড়, আর তার বানানো বানানোওয়ালা হবে টেলার। উপাদান কারণ আর নিমিত্ত কারণ, একটা মেটেরিয়াল কজ, একটা এফিশিয়েন্ট কজ। আমি যদি একটা ঘট বানাতে চাই, মাটির ঘট বানাতে চাই, তাহলে উপাদান কারণ হবে মাটি, আর সেই কুমার যিনি ঘটা বানান তিনি হবেন তার নিমিত্ত কারণ। নিমিত্ত কারণ আরো হতে পারে, চক্র চাই, দণ্ড চাই, এরকম তাঁত সেলাই করার জন্য মেশিন চাই, কাপড় তৈরি করার জন্য তাঁত চাই, যেরকম আগে ছিল এগুলো নিমিত্ত কারণের মধ্যে পড়ে আর কি। এরকমই এই জগতের উপাদান কারণ কি, নিমিত্ত কারণ কি বানানের এই জগৎকে, এই ধরনের বিচারের মধ্যে যদি মন ঘুরতে থাকে তাহলে সংসারের বস্তু সম্বন্ধে এটা কি ওটা কি এগুলো আপনি আপনি চলে যাবে, ধীরে ধীরে ঈশ্বরের কৃপাতে বা শাস্ত্রের মাধ্যমে নিশ্চয় হয়ে যাবে ঈশ্বর ভিন্ন সংসারে আর কিছু নেই। যেটাকে আমি এটা ওটা বলে ভাবছি এসবই ঈশ্বরেরই রূপ, ভগবানেরই রূপ, ভিন্ন ভিন্ন রূপ, তিনি তার মহিমায় বা তিনি তার লীলা করার জন্য, খেলার জন্য তিনি এরকম রূপ ধারণ করেছে, ঈশ্বর ভিন্ন কিছু নেই, এই তত্ত্ব ধীরে ধীরে নিশ্চিত হতে থাকবে। তাহলে অন্তঃকরণ শুদ্ধ হলে এবং সংসার বন্ধন থেকে মুক্ত হতে হলে আমাদের প্রথম বিচার আসা দরকার যে বাস্তবিক আমি কি, বাস্তবিক আমি কে, বা বাস্তবিক ঈশ্বরের স্বরূপটা কি, সংসার কোথেকে এলো, কে বানালো, এর উপাদান কারণ কি, এই ধরনের বিচার, ইন্দ্রিয় কি, জীব কি, জগৎ কি, এই ধরনের বিচার মনের মধ্যে চলতে থাকলে তখন কি হয়, শাস্ত্র সম্বন্ধে যে বাক্য বা গুরু বাক্য তার মুখ থেকে এগুলো শোনা, তাহলে সেগুলো আমাদের মনের মধ্যে ঘুরতে থাকবে, তখন কি হবে, এই জগতের বিষয় সম্বন্ধে যে এটা কি, ওটা কি, ও কি করলো, ওখানে কেন হচ্ছে, এই চিন্তাগুলো তখন মন থেকে চলে যাবে। এই জন্য প্রথম স্টেপ হচ্ছে মানে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য প্রথম হচ্ছিল যে নিষ্কাম ভাবে ভগবত শরণাগতি, তারপরে ভগবানের কৃপাতে ঈশ্বর তখন আমাদের মনের মধ্যে এই বিচার জ্বালান তিনি, যে চিন্তা করো বাস্তবিক তুমি কে, কোথেকে এসছো, কেন এসছো, যাদের সাথে আছো ওদের সঙ্গে তোমার কদিনের সম্বন্ধ, কদিন সম্বন্ধ থাকবে, কত এর আগে কারো কারো সম্বন্ধ হয়েছে, সে কতটুকু তোমার সাথে আছে, এইরকম ভাবে ভিন্ন ভিন্ন দিক থেকে বিচার করলে মন সংসার থেকে যে বৈরাগ্য ছিল সেটা আরো বাড়তে থাকে। আর তখন কি হয় যে নিজের ভগবানের চিন্তা, ভগবান যিনি আমাদের স্বরূপ হয়ে ভেতরে বসে আছেন, ধীরে ধীরে মনটা সেই দিকেই ঢুকতে থাকে, মনটা সেদিকেই ঢুকতে থাকে আর কি। এখানে কু অহম প্রথম আমি, তারপরে তারপরে কথম ইদম জাতম, এই জগৎ কি করে উৎপন্ন হলো, আর ওই মানে কর্তাকে কে বানালো, এত বিচিত্র জগৎ এবং এত বিচিত্র জগতে এত বিচিত্র জীব, প্রত্যেকটা জীবের আলাদা আলাদা কর্ম এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিমিত্তে মানুষকে তার কর্মের ফল ভোগ করতেই হচ্ছে, এত বড় একটা জগতে এত আলটিমেটলি মানুষ দেখতে পায় যে ভগবানই হচ্ছেন বা ব্রহ্মই হচ্ছেন বা আমি ঈশ্বর আত্মা ব্রহ্ম অথবা ঈশ্বরের তিনি ভিন্ন পদার্থ, দিন ভিন্ন পদার্থ নাই, খালি উপাধির জন্য একটু একটু ভিন্ন নামে বলা হয়েছে, এই তিনটের মধ্যে কোনো ভেদ নেই, এই একটাই সৃষ্টি বস্তু সংসারে আছে, সেটা হচ্ছে আমার নিজের স্বরূপ, তিনি ঈশ্বর, তিনি ব্রহ্ম। এইভাবে অন্তিম অবস্থায় ধীরে ধীরে ধীরে ধীরে অন্তঃকরণ শুদ্ধ হলে এটা অনুভবে আসতে থাকে। তাহলে কি বিচার করতে হবে, এটা হচ্ছে মুখ্য জিনিস, কোথাও গেলাম কি করলাম, আরে ও কি বললো, ওখানে কি হলো, এই চিন্তাগুলো এখন ছাড়তে হবে, জীবনের অনেক সময় চলে গেছে এইসব চিন্তা করতে। এইবার ভগবান যিনি সৃষ্টি করেছেন তার দায়িত্ব, তিনি সৃষ্টিকে রক্ষা করবেন, তার দায়িত্ব ঠিক আছে, ভগবানের চরণে যা কিছু প্রার্থনা করতে হয় বা কোনো দৈব দুর্বিপাক কিছু আসে তার চরণেই প্রার্থনা করে দেওয়া, ঠাকুর তোমার সৃষ্টি তুমি রক্ষা করো, তুমি জানো কি হবে, ব্যাস। আর যে বাস্তবিক আমার স্বরূপটা কি, তোমার তোমার সঙ্গে কি করে আমার মনটা লেগে থাকবে, এই চারদিকে আমাদের বেশি চিন্তা করতে হবে এখন, কারণ জীবনের অর্ধেকের বেশি সময় চলে গেছে, এই চিন্তাটাকে এখন বেশি দরকার। আর তারপরে হচ্ছে এই সৃষ্টি কোত্থেকে এলো, কেন এলো, কে সৃষ্টি করলো, এই চিন্তাগুলো যদি মনের মধ্যে ঘুরতে থাকে তাহলে আর তখন সংসারের চিন্তার মন লাগতে পারে না। এই এই ধরনের বিচার শুরু করতে হবে সেখান থেকে। তারপরে যখন এই প্রশ্ন চিন্তা করেছেন যে আমি কে, তাহলে আমি তার দিন ভাবতাম যে আমি স্বামী সর্বানন্দ, এই শরীরটার নাম স্বামী সর্বানন্দ, তাহলে আমি স্বামী সর্বানন্দ। কিন্তু তারপরে মনের মধ্যে বিচার আসবে, আপনি আপনি আসবে, অন্তঃকরণ শুদ্ধ হবে, এটা ফল বা বিচারের এটা ফল। শাস্ত্র বলছে না না, তুই শরীর নয়, মন নয়, বুদ্ধি নয়, জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্ষুধা পিপাসা তোমার সম্বন্ধ নয়, ওটা শরীরের সম্বন্ধ, তোমার সঙ্গে তার সম্বন্ধ নেই, তুমি থাকার জন্য সেটা শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি অনুভব করতে পারে। এইভাবে এবার নেক্সট স্টেপ আসছে, দেখুন। নাহম ভূত গণ দেহ, নাহম ভূত গণ দেহ, নাহম চাক্ষ গণস্তথা, নাহম চাক্ষ গণস্তথা, এতদ বিলক্ষণ কশ্চিত, এতদ বিলক্ষণ কশ্চিত, বিচার স্বয়মিদৃশ, বিচার স্বয়মিদৃশ। দেখুন এই চতুর্থ পাদটা রিপিটেশন হচ্ছে, মানে একই, মানে এইরকম বিচার বারবার আমাদেরকে করতে হবে। নাহম ভূত গণ দেহ, নাহম চাক্ষ গণস্তথা, এতদ বিলক্ষণ কশ্চিত, এতদ বিলক্ষণ কশ্চিত, বিচার স্বয়মিদৃশ, নাহম ভূত গণ দেহ, নাহম চাক্ষ গণস্তথা, এতদ বিলক্ষণ কশ্চিত, বিচার স্বয়মিদৃশ। আমি অহম মানে আমি ভূত গণ, এই যে ভূত সমূহ পঞ্চমহাভূত থেকে যে সৃষ্টি হয়েছে, এই সৃষ্টি বাইরের বস্তুগুলো আমি নই, এটা বোঝা সহজ, কারণ কি সেই বস্তুগুলোর সাথে আমি ব্যবহার করি, তাই ওটা আমি নেই। পঞ্চমহাভূতের তৈরি পুরো সৃষ্টি, এই পুরো সৃষ্টি আমি নই, কারণ কি আমি আমার থেকে ভিন্ন বলে অনুভব হয়, স্পষ্ট করে অনুভব হয়, তাই এটা আমি হতে পারি না। আমি যেই পেন দিয়ে লিখি কখনোই আমার মনে হয় না যে এই পেনটা আমি, বা আমি যেই টেবিলের উপরে বসে থাকি কখনোই আমার মনে হয় না যে চেয়ারটা বা টেবিলটা আমি, কারণ আমি জানি এটা আমার থেকে ভিন্ন। ঠিক সেই রকম যখন এই শরীরটা পঞ্চমহাভূতের তৈরি এবং এই এই শরীরের সমস্ত কিছুকে আমি জানতে দেখতে বুঝতে পারছি, তাহলে যাকে আমি জানতে দেখতে বুঝতে পারি সেটা আমি কি করে হব, সেটা আমি কি করে হব, সেটা তো আমার থেকে ভিন্ন বস্তু। এইভাবে নাহম ভূত গান, এই পঞ্চমহাভূতের সৃষ্টি এই জগৎ, আমি এই ভূত সমূহ নই, আমি ভূত সমূহের থেকে বিলক্ষণ। এই ভূত সমূহের ধর্ম হচ্ছে এটা উৎপত্তি, জ্বরের উৎপত্তি নাশ হয়, জ্বরের বিকার হয়, জ্বরের মধ্যে পরিবর্তন হয়, পরন্তু এর থেকে ভিন্ন যে চেতন তত্ত্ব, তার উৎপত্তি নেই, বিনাশ নেই, তার বিকার নেই, তার জন্ম নেই, মৃত্যু নেই, তার ভালো নেই, মন্দ নেই, তার সুখ নেই, দুঃখ নেই, তার বিপরীত যত্তপিসে চেতন তত্ত্ব। আর জ্বরের তো, জ্বরের তো সবকিছু হতেই পারে না, কিন্তু জ্বরেরও নেই, কিন্তু আমরা বুদ্ধির বিপাকে বা অজ্ঞানের জন্য এমন ভাবে মিলিয়ে ফেলি যে যখন মনে হয় যে আমি সুখী দুঃখী, আমি ভুক, আমার ক্ষুধা পেপাস আমার ধর্ম, জন্ম মৃত্যু আমার ধর্ম, হায় আমি মরে যাব, হায় আমি মরে গেলে সংসারে কি হবে, অথবা আমি এই দিন জন্ম নিয়েছি এভাবে খুব ভালো করে জন্মদিন পালন করতে হবে, এই সব চিন্তা যেগুলো আমরা করি এই চিন্তাগুলোকে ধীরে ধীরে ছাড়তে হবে। তার বিপরীত আমি জন্ম মৃত্যু থেকে রহিত, এই পঞ্চভূতের বিকার থেকে রহিত, আমি এক অবিকারী অসঙ্গ শুদ্ধ চেতন মাত্র, এই ভাবটাকে ধীরে ধীরে মনের মধ্যে আনতে হবে। আমি কেন এগুলো নই তার পেছনে রিজনিং হচ্ছে, আমরা দৃগদৃশ্য বিবেক পড়েছি, এর আগে পড়ে এসেছি, ব্যাস এইটুকু ভাবে যদি মনে যেটা দৃশ্য সেটা আমি হতে পারবো না, যেটা করণ যা দিয়ে আমি কোনো কাজ করি, আমি খুন্তি দিয়ে খাবার নাড়ছি, কখনই আমার মনের মধ্যে আসবে না আমি খুন্তি, আর আমি যে জিনিসটাকে বানাচ্ছি সেটাও আমি নয়, সেটা কখনই আসবে না, ওটা কর্ম। এরকম ভাবে এইবার দেখুন, যে ইন্দ্রিয়গুলো হচ্ছে করণ, চক্ষু শ্রোত্র ত্বচা, এগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রিয় বলে, এগুলোকে বলে করণ, অন্তঃকরণ বহিষ্করণ। অন্তঃকরণ হচ্ছে মন বুদ্ধি চিত্ত অহংকার, আর বহিষ্করণ হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চকর্ম, এগুলো করণ হচ্ছে। করণ মানে ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট। মন দিয়েও আমি বিষয়কে জানি, ইন্দ্রিয় দিয়েও বিষয়কে জানি, সময় বলছি, কিন্তু তারপরে আবার বলছি যে আমি শরীর, আমি সর্বনন্দ। এই যে মিলিয়ে ফেলা, এটা হচ্ছে অজ্ঞান বা মায়ার কাজ। ধীরে ধীরে ধীরে যদি কখনো মিলিয়েও ফেলি, ভেতর থেকে কিন্তু দৃঢ় নিশ্চয় থাকবে যে এটা আমি কখনোই নই। তাই শরীরের বিকারে বা শরীর সম্বন্ধিত কোনো প্রতিকূল থেকে ভিন্ন বস্তুর মধ্যে কিছু বিকার হলে সেটা দিয়ে আমার মন কখনো কিছু বিকৃত উৎপন্ন হয় না। ঠিক সেই রকমই, ঠিক আছে, ভগবান এই শরীরটা দিয়েছেন এবং এই শরীরটা থাকার জন্যই ভগবত প্রাপ্তির ইচ্ছা, এবং ভগবত প্রাপ্তির জন্য সাধনা আমরা করতে পারি। সাধন মানে এই করণগুলোকে ঠিক ঠিক দিশায় লাগাতে পারা, করণগুলোকে ঠিক ঠিক পথে নিয়ে যাওয়া। এজন্য আমাদের কঠোপনিষদে ইন্দ্রিয়গুলোকে না ঘোড়া বলেছে, ঘোড়া, ইন্দ্রিয়ানি হায়ানি আও, বিষয় আনতে শুভ, বিষয় হচ্ছে রাস্তা। ইন্দ্রিয়গুলি বিষয়ের উপর রাস্তার উপরে দৌড়বার সবসময় চেষ্টা করছে। আর পাঁচটা ইন্দ্রিয়, পাঁচটা আলাদা আলাদা বিষয়, মানে পাঁচটা রাস্তা পাঁচটা আলাদা দিয়ে গেছে, প্রত্যেকটা ইন্দ্রিয় বিষয় গ্রহণ করার পদ্ধতি আলাদা আলাদা। তাহলে মনে করুন একটা রথে আমি বসে আছি বা আপনারা কেউ বসে আছেন, সেই রথটায় পাঁচটা ঘোড়া আছে, আর পাঁচটা ঘোড়া এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে পাঁচটা রাস্তা বেরিয়েছে আলাদা আলাদা। এবার একটা ঘোড়া ভাবছে আমি এইদিকে যাবো, একটা ঘোড়া ভাবছে আমি ওই দিকে যাবো। এবার যদি পাঁচটা ঘোড়া পাঁচ থেকে দৌড়তে শুরু করে, তাহলে রথটার কি দুর্গতি হবে? আমরা সেই দুর্গতিতে ভুগতে থাকি। সেই জন্য ভগবান মন রূপী লাগাম দিয়েছেন, বুদ্ধিরূপী সারথি দিয়েছেন। বুদ্ধিরূপী সারথির দ্বারা মন রূপী লাগামকে খুব জোরে ধরে থাকতে হয়, যাতে কিনা ঘোড়াগুলো এদিক ওদিক দৌড়তে না পারে। এই মানে বিচার করতে করতে, বিচার করতে করতে এই স্থিতির প্রসেস, এগুলো হচ্ছে সাধনের প্রসেস। যখনই মন কোনো অবাঞ্ছিত বস্তু চিন্তা করবে বা কোনো ইন্দ্রিয় কোনো বিষয়ের দিকে দৌড়াবে, সঙ্গে সঙ্গে মন রূপী লাগামকে ধরে বিচারপূর্বক, বুদ্ধি মানে সারথি, বিচারপূর্বক মন রূপী লাগামকে ধরতে পারলে তখন আর ইন্দ্রিয় দৌড়াতে পারে না। এই জন্য নাহম ভূত গান, এই যে ভূত সমূহের পঞ্চমহাভূতের দ্বারা তৈরি, ইন্দ্রিয় পঞ্চমহাভূতের তৈরি, এটা তন্মাত্রার দ্বারা, মানে সূক্ষ্ম শরীর। আমরা তত্ত্ববোধে পড়েছি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, এগুলো হচ্ছে আমাদের তন্মাত্রার থেকে তৈরি, সত্ত্বগুণ থেকে, রজগুণ থেকে, সমষ্টি সত্ত্বগুণ থেকে অন্তঃকরণ, সমষ্টি রজগুণ থেকে প্রাণ উৎপন্ন হয়, আর তমগুণের মিশ্রণ করে স্থূল শরীর উৎপন্ন হয়। এইভাবে ধীরে ধীরে বিচার করতে, তত্ত্বগুলোকে বিচার করতে করতে আমি শরীর নই, আমি ভূত, নাহম দেহ, নাহম চ অক্ষগণ, ইন্দ্রিয় সমূহ আমি নই। ইন্দ্রিয় মানে চক্ষু, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় বা অন্তঃকরণ আমি হতে পারি না, কারণ এগুলো সব করণ, এগুলো বহিষ্করণ, অন্তঃকরণ। করণ মানে ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি কাজ করছি, আমি সেই ইনস্ট্রুমেন্ট কি করে হব? আরে আমি তো অন্ধ, আমি অন্ধ কি করে? সুখের ধর্ম অন্ধত্ব, বা আমি বোধি না, না আত্মার ধর্ম নয়, কিন্তু আমরা ওই ইন্দ্রিয়ের ধর্মকে নিজের মধ্যে আরোপ করে ব্যবহার করি। এটা বিলক্ষণম কশ্চিত, তাই না? এই পঞ্চমহাভূত আর পঞ্চমহাভূতের বিকার, এই কার্যকরণ সংঘাত থেকে বিলক্ষণ আমি। এর যা লক্ষণ, মানে এটা জ্বর, এটা বিকারী, এটা পরিচ্ছিন্ন। আমি সেদিনও বলছিলাম যে সবসময় যে ভগবদ গীতার 13 নম্বর অধ্যায়ে যে প্রথম ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিতি অভিধেয়তে, এই শরীরকে ক্ষেত্র বলা হয়, ওখানে শব্দগুলো প্রয়োগ করে সেটা যদি আমরা ধ্যান দিই, ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রম অভিধেয়, প্রত্যেকটা শব্দের যদি আপনি ঠিক ঠিক মানে, মানে যেটা মানে বিষয় পঞ্চমহাভূতের দ্বারা তৈরি, তাকে আমরা ইদম অথবা এটা অথবা ওটা এইভাবে বলতে পারবো। আত্মাকে কখনো এইটা ওটা হলে বলা যাবে না। এক নম্বর ইদম শরীর, মানে তার একটা রূপ আছে, যে পঞ্চমহাভূত তৈরি তার একটা রূপ আছে, তাকে এটা ওটা এইভাবে বলা যায়। আর কৌন্তেয় মানে একটা সম্বন্ধ হয় তার সাথে আমাদের, ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রম, একে ক্ষেত্র বলা হয়। ক্ষেত্র মানে হচ্ছে যে যার মধ্যে কিছু বপন করে আমরা ফল উৎপন্ন করতে পারি। এই শরীর থেকে আমরা কর্ম করে আমরা কর্মের ফল উৎপন্ন, আমার মধ্যে কোনো কর্ম নেই না কোনো কর্মের ফল আছে। অফিধিয়াতে একে শব্দের দ্বারা বলা যায়, একে শব্দের দ্বারা বলা যায়। এই যে ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রম ইতি, মানে এইভাবে অভিধিয়াতে বলা যায়, এর থেকে বিপরীত হচ্ছে ক্ষেত্রজ্ঞ। মানে আপনি নিজেকে শরীর ভাবেন কি শরীরের সবকিছু জানি আমি, তাই আমি ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রকে যিনি জানেন তিনি ক্ষেত্রজ্ঞ। তাহলে ক্ষেত্রের ধর্ম ক্ষেত্রজ্ঞের মধ্যে আসতে পারে না। তাহলে মানে কি, যিনি ক্ষেত্রজ্ঞ তাকে ইদম দিয়ে বলা যাবে না, তিনি ক্ষেত্রে তার কোনো নাম রূপ থাকবে না, তাকে নাম রূপও নেই, তার নামও নেই, তার কারোর সঙ্গে কোনো সম্বন্ধ থাকবে না, তাকে শব্দের দ্বারা বলাও যাবে না। প্রথম একটা শ্লোকে এত সুন্দর, মানে যেটা ক্ষেত্রের মধ্যে দেখিয়েছে ক্ষেত্রজ্ঞতে এগুলো হতে পারবে না। এইভাবে নিজের মধ্যে ভগবান এই ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ তেরো অধ্যায়টাকে যদি একটু প্রথম দুটো তিনটে শ্লোক মানুষ ভালো করে পড়ে, তাহলে এই শ্লোকটাকে মানে 13 নম শ্লোকে ভগবান শঙ্করাচার্য যা বলেছেন না, নাহম ভূতগণ দেহ নাহম চাকসুগণ তথা, আমি পঞ্চমহাভূতের তৈরি এই শরীরও নেই আর পঞ্চ তন্মাত্রার তৈরি যে সূক্ষ্ম শরীর তাও আমি নই, দেখি এর থেকে বিলক্ষণ আমি। এর মধ্যে যেই যেই লক্ষণ গুলো দেখা দেয়, এর মধ্যে কি কি লক্ষণ দেখা দেয়, ক্যারেক্টারিস্টিক কি, এটা বিকারী, এটা জন্ম মৃত্যু ওয়ালা, এটা পরিচ্ছিন্ন, এটা আমাদের সুখদায়ক নয়, এটার মধ্যে তাৎকালিক কিছু সুখ হলো তার পারমার্থিকে দুঃখে পরিণত হয়ে যায়, এই সমস্ত যে ধর্মগুলো এগুলোর মধ্যে দেখা দেয়, এই বিচারগুলোর মনে বিচার স্বয়ং উদ্দেশ্য সোয়ম, এই ধরনের বিচারগুলো মনের মধ্যে ধীরে ধীরে ধীরে ধীরে বানাতে হবে, এই ধরনের চিন্তাতে মনকে লাগিয়ে রাখতে হবে। যদি এই বিচার আমরা বারবার করতে পারি, এটা এটাকে একটু স্পষ্টীকরণের জন্য যদি ওই ভগবদ গীতার প্রথম 13 নম্বর অধ্যায়ের প্রথম শ্লোকটাকে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ এটার ভিন্নতাকে বুঝলেই, যে শরীর আর শরীরকে জানে যিনি সেটা আত্মা আত্মা, এই দুটোর মধ্যে ভিন্নতাকে বুঝতে পারা যাবে, তাহলে এটা আমি ক্ষেত্র আমি আমি শরীরের সব ব্যাপারকে জানি, শরীরের কোথায় কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারি, তাই তো আমি তার প্রতিকারের চেষ্টা করি, কারণ ওখানে আমিত্ব বোধ এসে গেছে, কিন্তু বুঝে আর এটা তো আমি নয় কারণ আমি এটা জানি এটা আমার এই বিষয় আমি এর থেকে ভিন্ন, এই দিকে মনের চিন্তাটাকে ঘোরাতে হবে। বিচার স্বয়ং দৃশ্য সংকল্প বিবিধ কর্তা, বিচার স্বয়ং দৃশ্য বিচার স্বয়ং দৃশ্য, দেখুন এটা মানে রিপিট হচ্ছে, মানে এটা অভ্যাস, আমাদের এই ধরনের বিচার করতে হবে, বারবার মনে বিচার আনতে হবে, সেই জন্য এটাকে বারবার ভগবান শঙ্করাচার্য বলে চলেছেন। তা অজ্ঞান প্রভবম সর্বম জ্ঞানেন প্রবিলীয়তে সংকল্প বিবিধ কর্তা বিচার স্বয়ং দৃশ্য, আমি এখন কাউকে জিজ্ঞাসা করি, আচ্ছা আমি রাজস্থানে বেড়াতে গেছি, রাজস্থানে বেড়াতে গিয়ে কোথাও একটা সুন্দর জলাশয় দেখলাম, বেড়াতে গেলে মানুষের জল তেষ্টা পেতেই পারে, তা চলো ওখানে সুন্দর হাওয়া চলছে দেখা যাচ্ছে জলাশয়, চলো ওখানে গিয়ে বসে একটু আন্না ইয়েও করবো, ক্লান্তি দূর করে নেবো, পরে জল খেয়ে নেবো, চলছে চলছে ক্লান্তি বেড়েই চলেছে, কিন্তু জলাশয় আর খুঁজে পাচ্ছি না, মানে ওই দুঃখ নিবৃত্তির উপায় আর খুঁজে পাচ্ছি না, কেউ তখন এসে দেখা হলো কি ব্যাপার, আচ্ছা এখানে একটা দেখা যাচ্ছে সুন্দর, ওটা কোথায় কত দূরে, আরে ওখানে কোনো জলাশয় নেই, মরুভূমিতে এরকম হয়, ভ্রান্তিতে বালুকেই জল বলে মনে হয়, মরিচিকা বলে যাকে আর কি জল বলে মনে হয়, তাহলে তুমি তো ভুল করেছো, তাহলে ওই মরুভূমির বালিকে জল রূপে দেখার জন্য কি কারণ ছিল, কারণ আর কিছুই না, আমার অজ্ঞান, আমি ঠিক মতো ওটাকে বুঝতে পারিনি, আমি জানি যে মরুভূমিতে এরকম রাজস্থান এরকম মরিচিকা হয়, অথচ সেই সময় ওটা আমার বুদ্ধিতে পড়ছে না, আমরা ব্যবহার করার সময় কিন্তু বলি শরীর থেকে ভিন্ন শরীর খারাপ বলি, কিন্তু যখন মানে প্রতিকূল পরিস্থিতি আছে তখন মনের মধ্যে সেটা আর আসে না, আসতে চায় না, এটাই হচ্ছে সমস্যা আমাদের, মানে এটা হচ্ছে মায়ার কাজ, এটা হচ্ছে এই এটাই হচ্ছে মায়ার প্রভাব, এই জন্য এই সারা সৃষ্টি যা কিছু দেখা যাচ্ছে তা মরুভূমিতে জলের উৎপত্তি কি করে হলো, অজ্ঞান থেকে, মানে ওখানকার যে বালি ঠিক ঠিক জ্ঞান নেই বলে আমার মুখে জল রূপে প্রতীতি হচ্ছে, এই জন্য বলছেন সর্বম অজ্ঞান প্রভবম, যা কিছু সংসারে দেখা যাচ্ছে সেটা আমার অজ্ঞান থেকেই উৎপন্ন হচ্ছে। দেখুন ঈশ্বরের সৃষ্টি প্রতিবন্ধের কারণ নয়, কিন্তু ঈশ্বর সৃষ্টির মধ্যে যেই জায়গাগুলোতে আমার মন এটা আমার বলে ছাপ লাগিয়ে ফেলেছে, ব্যাস ওটাই আমার বন্ধ, যে মুহূর্তে আমার ছাপ লেগে গেল আপনি নিশ্চিত থাকতে পারেন আরেকটা গাঁট আমি নিজের উপরে আটকে নিলাম, আরেকটা গাঁট মেরে দিলাম নিজের উপরে, যেন এখানে বলছে অজ্ঞান প্রভবম সর্বম, যা কিছু দেখতে পাওয়া যায় সব অজ্ঞান থেকে উৎপন্ন হয়, এই অজ্ঞান থেকে উৎপন্ন যা কিছু বস্তু, দড়িতে দেখা যাচ্ছে সাপ, সে সাপকে মারার জন্য কোনো লাঠিও চাই না, তাকে জ্বালাবার জন্য কোনো আগুনও চাই না, এবং তাকে মারলে কিছু পাওয়াও যাবে না, কারণ ওখানে সেটা নেই বস্তুটা। তাহলে কিভাবে তাকে মারা যাবে? গাছেরই জিনিসটাকে দেখতে হবে বাস্তবিক কি ওখানে। ব্যাস, তাহলে কি হবে? যেই বস্তুটা ওখানে পড়ে আছে তার যথার্থ জ্ঞান হয়ে যাবে। এখন যেই বস্তুটা পড়ে আছে তার যথার্থ জ্ঞান হলে কি হবে, যে সেটার জায়গায় আমি যে ভ্রান্ত দৃষ্টি হয়েছিল, আমার ভ্রান্তি দেখছিলাম সেটা চলো। ঠিক সেই রকম ধীরে ধীরে নিজের ভেতরে যদি আমি ঢুকতে পারি, তাহলে শরীর ইন্দ্রিয় পঞ্চকোষের ভেতরে ওই ব্রহ্মপুচ্ছ মানে সেই জায়গায় গিয়ে আমাকে দেখতে হবে, যেখানে ওই দূরে বালুকা দেখা যাচ্ছে, কেউ বলে দিল, তারপরে একটুখানি গেলে আমি বুঝতে পারছি যে ওখানে জল নেই, বালু আছে, কিন্তু আবার সেই চাকচিক্যতা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আমার মনে দৃঢ় নিশ্চয় আছে না না ওখানে জল নেই। ঠিক সেই রকম সংসারেরও কি হবে, যে বিচার করতে করতে এখন সদ্গুরুর কৃপায়, ঈশ্বরের কৃপায়, নিজের চেষ্টায় আমার বুঝতে পারা যায় যে যা কিছু আমি দেখতে পাচ্ছি আমার সামনে, এটা আমার অজ্ঞানের জন্যই আমি সব জায়গাতে মমত্ব বোধের দ্বারা নিজেকে বেঁধে রেখেছি। বন্ধন আর কিছুই নয়, এটাই হচ্ছে বন্ধন, এই মমত্ব বুদ্ধি আর আমার থেকে হ্যাংকারি, মানে এটা চাই ওটা চাই, এই চাওয়া পাওয়ার থেকে মুক্তটাই হচ্ছে বাস্তবিক মুক্তি। এই জন্য চাওয়া পাওয়া আমি পরিচ্ছিন্ন, ওটা আমার থেকে ভিন্ন, ওটা আমার কাছে আসলে হয়তো আমার একটু লাভ হবে বা আমার কোনো উপযোগিতা হবে, এই মনে থাকার জন্য আমরা একটার পর একটা বস্তু প্রাপ্তির চেষ্টা করতে থাকি। কেবলমাত্র অজ্ঞানের জন্যই হয়, আমি অসঙ্গ, আমি পূর্ণ ব্যাপক, এমন কোনো বস্তু সংসারে নেই যা আমার কাছে নেই, সবার মধ্যে আমি অনুস্যূত হয়ে আছি, আমার কোন জিনিসের অভাব আছে। এই ঠিক এর বিপরীত বিচার, এটা বারবার করতে হয়। এই বিচার দ্বারাই, এই বিচার দ্বারাই অজ্ঞান নাশ হয়। জ্ঞানে না অজ্ঞান প্রভাব সর্বং প্রবলীয়তে, এই জ্ঞানের দ্বারা বিচার পূর্বক যে মনে জ্ঞান উৎপন্ন হয় তার দ্বারাই এই মমত্ব বুদ্ধি, আমি এবং আমার বোধটা ধীরে ধীরে ধীরে ধীরে কমে যায়, তখন তুমি আর তোমার বোধে সে মানে এই ভগবান আর ভগবানের সৃষ্টি। তাহলে সৃষ্টি করলো কে? সৃষ্টি কেউ করেনি, আমার মনের সংকল্প সৃষ্টি করেছে। আমার বন্ধনের জন্য কারণ আর কেউ নাই, আমার বন্ধনের কারণ আমার মন। যেন বলছি কর্তা সংকল্প, বিবিধ সংকল্প কর্তা, এই যে আমরা মনে মনে ভিন্ন ভিন্ন প্রকার সংকল্প করি, এটা হোক ওটা হলে ভালো, এটা হবে, এটাই হচ্ছে আমার বন্ধনের কারণ, এটাই হচ্ছে বন্ধনের কর্তা, আর আমার সৃষ্টির কারণ হয়ে যায়। বা এটা এটা হলে ভালো, এটা হলে ঠিক আছে, বা সেটা প্রাপ্তির জন্য প্রয়াস করব, ওই যে বাসনাটা মনে বসে থাকবে না, যদি এই জন্মে বস্তুটা না আসে, এই জন্মে আসলে তাকে ভোগ করতে হবে, তার সময় দিতে হবে, আবার আগামী জন্মে ওই বাসনাকে ভোগ করার জন্য আরেকটা শরীর নিয়ে আসতে হবে। এইভাবে এই সৃষ্টির চক্র অনাদিকাল থেকে আমাকে ঘুরিয়ে বিচার করতে হবে এখন বারবার।